إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে বর্তমান যুগে এবং পূর্বের যুগে কিভাবে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছিল এবং কিভাবে যুগে যুগে তার মোকাবেলা করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করেছিলাম। ভাইরা আমার, আজকের আলোচনায় আমরা পেশ করব ইসলাম বিজয়ের ধারাগুলো কি কি। আপনারা জানেন তুরস্কে যেভাবে ইসলামকে ধ্বংস করা হয়েছে ঠিক একই নিয়মে এই ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশেও ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে। আপনারা জানেন কামাল পাশা নামক এক ইহুদি খ্রিস্টানদের দালাল তুরস্কের খেলাফতের দুর্বলতার সুযোগ নিয়ে এবং তৎকালীন খলিফাদের স্বেচ্ছাচারিতা এবং তাদের তথা কথিত হেরেম, এই সমস্ত বিষয়গুলোর সুযোগ নিয়ে একদল নাস্তিক মুরতাদ ইসলামের ভিতরে প্রথমে সেকুলার তথা ধর্ম নিরপেক্ষতা প্রবেশ করায়। 1924 সালে এই কামাল পাশা ইসলামের সর্বশেষ কফিনের শেষ প্রেক্ষটি এঁকে দেয়, খেলাফত ব্যবস্থা ধ্বংস করে এবং খেলাফতকে ধ্বংস করে শেষ করে নাই, খলিফা পদবী পর্যন্ত বিলুপ্ত করে দেয়। এরপরে তুরস্কের ভিতরে আর কোন জায়গায় মুসলিম আলেমদেরকে, বড় বড় মুফতিদেরকে সরকারি পদে রাখা হয়নি। একই ধারায় পরবর্তীতে মিশরেও সে একই পরিস্থিতি ঘটে এবং 1936 থেকে 1942 সাল সময়ে মিশরের বিভিন্ন পদ থেকে আলেমদেরকে বহিষ্কার করে তাদেরকে উৎখাত করে সম্পূর্ণ পাশ্চাত্য ধারায় মিশরেও একই ধরনের সেকুলার রাষ্ট্র গঠন করা হয় এবং এরপরে ইরাকে এবং অন্যান্য দেশগুলোতে একইভাবে ইসলামকে বিদায় করে ধর্ম নিরপেক্ষতা এবং পরবর্তীতে রাজতন্ত্রকে গঠন করা হয়। আমি এটা আগেও আলোচনা করেছিলাম, পৃথিবীতে যখনই কোন নতুন মতবাদ, নতুন কোন চিন্তা ভাবনা, তন্ত্র মন্ত্র চলে আসে তখনই একদল ইসলামের নাদান দোস্ত এরা ওটাকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে যায়। সমাজতন্ত্র যখন আসলো, একদল মানুষ সমাজতন্ত্রকে কিভাবে ইসলামের সঙ্গে মিলানো যায় এজন্য তারা উঠে পড়ে লাগল এবং 500 পৃষ্ঠার একটা বই লিখে ফেলল, আল ইস্তিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। সমাজতন্ত্রের স্লোগানগুলো ছিল খুবই আকর্ষণীয়, আবেগময়, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, কেউ গাছতলায় কেউ দশতলায়, তা হবে না। জনগণ এগুলোকে গ্রহণ করল এবং দলে দলে যখন মানুষ এতে ঢুকতে শুরু করল, একদল লোক তখন বলে উঠল যে হ্যাঁ, ইসলাম ওই সমাজতন্ত্রের কথাই বলে। এবং ওই ইস্তারাকিয়াত ফিল ইসলাম কিতাবে আল্লাহর নবীর জীবনীকে উপস্থাপন করা হল যে তার মৃত্যুর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পিতার সম্পত্তির ভাগ চাইতে গেলেন, তখন তিনি তা দিলেন না, উল্টো হাদিস শুনিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু মাআশারাল আমবিয়া লা নূরিসু ওয়া লা নুওয়ারিসু, আমরা নবীদের দল, আমরা কারো থেকে ওয়ারিস হই না, কাউকে ওয়ারিস বানাই না। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোন সম্পত্তি রেখে যান নাই, এটাই সমাজতন্ত্র। এমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে আনা হল, তিনি তার জীবনে কোনো সম্পত্তি জমা করেননি, ইসলামীরা ভান্ডার থেকে বাইতুল মাল থেকে অতটুকু নিতেন যতটুকু তার প্রয়োজন ছিল। তার স্ত্রী যখন ওর থেকে একটু বাঁচালো এবং জমা করে করে কিছু হালুয়া বা মিষ্টি তৈরি করার জন্য আবেদন করল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ অর্থ তুমি কোথায় পেলে? তিনি বললেন, আপনার বেতন থেকে এটা জমা করে রেখেছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাকেও বাইতুল মালে ফেরত দিলেন এবং নিজের বেতন থেকে ওই পরিমাণ কমিয়ে দিলেন, কারণ এটা আমার প্রয়োজন হয় না। এই তো সমাজতন্ত্র। এমনি ভাবে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল জমা করাকে বৈধ মনে করতেন না। এইভাবে অনেকগুলো দলিল পেশ করে কিতাব লেখা হল, সমাজতন্ত্র আর ইসলাম একই জিনিস। এই আলেমগুলো সমাজতন্ত্রীদেরকে খুশি করার জন্য এভাবে কিতাব লিখল। এরপরে যখন সমাজতন্ত্রের লিডারদের জীবনী প্রকাশ পেয়ে গেল, এগুলো ফাঁকা আওয়াজে পর্যবসিত হল, জনগণ দেখল একটা দেশ চালাতে গেলে মানুষের উপরে পুলিশ দরকার, পুলিশের উপরে পুলিশ সুপার দরকার, তার উপরে আরো অনেক প্রশাসনের স্তর তৈরি করে তারপরে দেশ চালাতে হয়। এরপরে দেখা গেল যদি বলা হয় ক্ষমতার দিকে ভারসাম্যতা পার্থক্য থাকবে কিন্তু সুযোগ সুবিধা সমান থাকবে, বাস্তবে তাও দেখা গেল ঠিক ছিল না, বরং দেখা যায় মুষ্টিমেয় কয়েকজন লোক গোটা জাতির সম্পদের কুক্ষিগত মালিক হয়ে গেল, দেশের সমস্ত জনগণকে গরু ছাগলের মতো শ্রমিক বানিয়ে এরপরে মানুষকে বলা হলো যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না, জুলুমের আর কোনো ছিদ্র পথ বাকি রাখা হলো না। মানুষ বুঝতে পারল এটা এরকমই একটা সমাধান, কারো মাথা ব্যথা হলো, সমাধান দিল মাথা কেটে ফেললেই মাথা ভালো হয়ে যাবে। সমাজতন্ত্রে শোষণের ছিদ্র পথ বন্ধ করে দেওয়ার জন্য মানুষের স্বাধীনতাকে হরণ করা হল, মুষ্টিমেয় কয়েকজন লোকের গোলামে পরিণত করা হল। এ কারণেই যখন দেশের আয় উন্নতি ধ্বংস হতে লাগল, কলকারখানায় উৎপন্ন ব্যাহত হতে লাগল, তখন মানুষেরা সমাজতন্ত্রকে লাথি মারল এবং সমাজতন্ত্রের বড় বড় উদ্ভাবক যারা ছিল, যাদের মূর্তিগুলো রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছিল, এগুলোকে ক্রেন লাগিয়ে টেনে হেঁচড়ে নদীতে ফেলে দেওয়া হল। এরপরে আসলো আমার গণতন্ত্র। এখানে এসে মানুষকে শিখানো হল, জনগণ সমস্ত ক্ষমতার উচ্চ ক্ষমতার মালিক, জনগণই সবকিছু আইন তৈরি করবে। এরকম যখন জনগণের প্রভুত্বের স্লোগান দিয়ে মানুষ মাঠে নামল, বর্তমান বিশ্বের জনগণ তাদের পক্ষে চলে গেল। আলেমদের এক শ্রেণী এখানেও ব্যতিক্রম করল না। একদল আলেমেরা সঙ্গে সঙ্গে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে গেল, যার ধারা বর্তমান পর্যন্ত অব্যাহত আছে। ইসলামে সুরা আছে, গণতন্ত্রে সংসদ আছে, এরকম কিছু মিল রেখে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য পায়তারা করছে। আপনারা জানেন ছাগলের চারটা পা আছে, একটা লেজ আছে, গরুরও চারটা পা আছে, একটা লেজ আছে। তাই বলে কি কেউ বলতে পারবে যে গরু আর ছাগল একই? ইসলামের সুরা আর বর্তমানে গণতন্ত্রকে একভাবে যাচাই মিলানোর কোন সুযোগ ইসলাম দেয়নি। গণতন্ত্রের মূল স্লোগান হচ্ছে ইনিল হুকমু ইল্লা শাহাব, জনগণ ছাড়া কোন আল্লাহ নাই, লা ইলাহা ইল্লা শাহাব, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। ইসলামের স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? আর গণতন্ত্রের ক্ষমতার মালিক কে? গণতন্ত্রে আইনের উৎস জনগণ। এগুলো শুধু আমার বক্তব্য না, কারো যদি অবিশ্বাস লাগে বাংলাদেশের সংবিধানটা খুলে দেখলেই পাবেন, সাতের একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। একজন মুসলিম বিশ্বাস করবে শুধু বাংলাদেশের প্রজাতন্ত্রে নয়, গোটা দুনিয়ার এবং সমস্ত কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সাতের দুইয়ে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। আপনারা জানেন এজন্য গণতন্ত্রের ভাষ্যকার আব্রাহাম লিঙ্কন স্পষ্ট করে দিয়েছেন অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল বলে। একজন মুসলিম বিশ্বাস করবে আইন দেওয়ার উচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কার আইন বিধান দেওয়ার অধিকার নেই। কোরআন বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নেই। গণতন্ত্রের নিয়ম হচ্ছে গণতন্ত্রে যেহেতু জনগণের আইন মানবে, সুতরাং জনগণ কর্তৃক তৈরি সংবিধানের পরিপন্থী যেটা আসবে সেটা বাতিল করা হবে। এ কারণেই আল্লাহর বিধান চোরের হাত কাটা আইন বাতিল করা হয়েছে, পর্দার আইনকে বাতিল করা হয়েছে, সম্পত্তির আইনে হাত দিয়ে তারা দেখেছে হাত পড়ে যাচ্ছে, বিরত রেখেছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ হারাম করেছেন, এরা সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে যে সকল আইন করেছেন ওই আইনের সঙ্গে যেটা যেটা সাংঘর্ষিক সেখানে নিজেদের আইনকে বহাল রেখেছে, আল্লাহর আইনকে বিলুপ্ত করে বাতিল করে দিয়েছে। আপনারা জানেন এই রকম যখন একদল আলেম এই গণতন্ত্রকে ইসলামাইজেশন করা শুরু করল, মুসলিম যুবকেরা দলে দলে সেই দলে ঢুকতে শুরু করল। কিন্তু বর্তমান বিশ্বের মুসলিম জাতি জানতে পেরেছে সমাজতন্ত্র যেরকম ভাবে মানুষকে শোষণ করার জন্য গোটা দেশের মুসলিম জনগণকে শুধু মুসলিমদেরকেই নয়, গোটা জাতিকে মুসলিমেও কয়েকজন লোকের গোলামে পরিণত করেছিল। ঠিক তেমনি ভাবে বর্তমান বিশ্ব গণতন্ত্রের স্লোগান দিয়ে মুসলিমেও কয়েকজন শাসকেরা বা একটা দল গোটা জাতিকে গোলামে পরিণত করছে, যার জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি আমরা এদেশেও। যে দেশের মানুষ গণতন্ত্রের বক্তব্য বাক স্বাধীনতা, সেখানে যখনই কেউ কোন নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে কারারুদ্ধ করা হচ্ছে অথবা ফাঁসি দেওয়া হচ্ছে অথবা পাখির মতো তাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে, অথবা এই গণতন্ত্রের আইন প্রণেতাদেরই আর এক দলকে তার রাস্তায় পা দিয়ে বুট দিয়ে মারাচ্ছে। আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের স্লোগান দিয়ে মানুষকে, গণতন্ত্রী মানুষকে রাস্তায় তারা পাড়াচ্ছে। আমার ভাইয়েরা, আজকে আমি পরিষ্কার বলতে চাই, যদি সত্যিকার অর্থে কেউ ইসলামের জন্য কাজ করে, পৃথিবীর বুকে আবার ইসলামকে বিজয়ী করতে চায়, তাহলে যেভাবে বিভিন্ন দেশের মুসলিম যুবকেরা বুঝতে পেরেছে সমাজতন্ত্র নয়, গণতন্ত্র নয়, মুসলিমদের বিজয় আসতে পারে শুধুমাত্র আল্লাহর রসুলের তরিকায়। আল্লাহর রসুলের তরিকায় আমরা দুটো ধারা দেখতে পাই। একটি ধারা হচ্ছে মদিনা বিজয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার থেকে ইসলামের দাওয়াত প্রচার করতে শুরু করলেন, তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাবার আহ্বান করলেন, জনগণ বেশিরভাগ লোকেরা তাদের বিরোধিতা করেছে। মক্কার স্বার্থান্বেষী লোকেরা বুঝতে পেরেছে এই লা ইলাহার দাওয়াতের মানে হচ্ছে ওদের সমাজতন্ত্র, গণতন্ত্র অথবা মানব রচিত কোন তন্ত্র মন্ত্র চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। এজন্য তারা আল্লাহর নবীকে এবং যারা ইসলাম গ্রহণ করল তাদেরকে চরম নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য হজের মৌসুমে বিভিন্ন সময় মিনাতে, আরাফাতে বিভিন্ন দেশ থেকে আসা লোকদেরকে বলতেন, মাইয়াহমিলুনি ইলা কওমিহি, কে আছে এরকম যে আমাকে তাদের জাতির কাছে নিয়ে যাবে, আমি তাদেরকে ইসলামে দাওয়াত পেশ করব। এরকমই এক সময়ে মদিনার আওস এবং খাজরাজের কিছু লোকেরা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করে গোপনে বসে তারা ইসলাম গ্রহণ করল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দায়িত্ব দিলেন মদিনায় গিয়ে ইসলাম প্রচার করার জন্য এবং পরবর্তী বছর আবার এখানে সাক্ষাৎ করার জন্য। পরবর্তী বছর হজের মৌসুমে আবার লোকেরা ওখানে মক্কা মদিনার থেকে লোকেরা এসে এখানে আবার বায়াত দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতুল আকাবা সানিয়া দ্বিতীয় বায়াতে আকাবার সময় মদিনার লোকদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হলেন, মদিনায় যদি আমার লোকেরা হিজরত করে যায় তোমরা তাদেরকে আশ্রয় দিবে, আমি নিজেও তোমাদের কাছে চলে যাব, তোমরা আমাকে আশ্রয় দিবে। মদিনার লোকেরা অঙ্গীকার করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের মাঝে চলে যান আমরা আপনাকে আমাদের মা বোনকে যেরকম হেফাজত করি, অর্থাৎ আরবের সর্বোচ্চ কথা অঙ্গীকার যেটা তা তারা দিল, আমরা সেরকম ভাবে আপনাকে রক্ষা করার চেষ্টা করব। ভাইয়েরা আমার, এরপরে আপনারা জানেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠালেন ইসলামের দাওয়াত প্রচার করার জন্য, এবং সেখানে গিয়ে যখন ইসলামের দাওয়াত প্রচার হতে লাগল এক পর্যায়ে মদিনার অধিকাংশ লোক ইসলামে চলে আসলো। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন। মদিনায় ইসলামী রাষ্ট্র গঠিত হল। এটা ছিল ইসলাম বিজয়ের একটি ধারা, অর্থাৎ গণবিপ্লব। বর্তমান যুগেও ইসলামকে বিজয়ী করতে হলে আমাদের মনে রাখতে হবে, মুসলিম যুবকদের মাঝে ইসলামী চেতনা তৈরি করা, মুসলিম জনগণের মাঝে ইসলামের সুন্দর দিকগুলোকে তুলে ধরা এবং মুসলিমদের মাঝে আল্লাহর বিধান কায়েম করার স্পৃহা তৈরি করা, তাহলে ইনশাআল্লাহ এই যুগেও সম্ভব। যেখানে বাংলাদেশে প্রায় 3 লাখ মসজিদ, যেখানে হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক, এই সব মানুষগুলো যদি আল্লাহর নবীর তরিকায় এসে একজন ইমাম মেনে তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে এদেশে আন্দোলন শুরু করে, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন মদিনার মতো এখানেও ইসলামী হুকুমত কায়েম হতে পারে। কিন্তু আপনারা জানেন, এত কিছুর মধ্যেও একদিকে আহমদ শফি সাহেব ডাক দিয়েছেন 6 তারিখে, আর একদিকে চরমনায় পিসাব আজকে ডাক দিয়েছেন, ঐক্যবদ্ধ এখনো সম্ভব না। এটা আমি প্রায় বলে থাকি, এদেশের এক শ্রেণীর পীরেরা জানে যদি সত্যিকার অর্থে খেলাফত কায়েম হয়ে যায়, সত্যিকার অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যায়, এদের ব্যক্তিগত খেলাফত থাকবে না, ব্যক্তিগত বায়াত থাকবে না। সেজন্য আপনারা দেখেছেন এই বর্তমান সময়ে হাটহাজারী মাদ্রাসার সুযোগ্য মুহতামিম প্রিন্সিপাল, তিনি যখন মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে হেফাজত করার জন্য ডাক দিয়েছেন, তখন এদেশের সেই হক্কানি পীর নামধারী চরমনায় পীর সাহেবের আসল চেহারা খুলে গেছে। তিনি আলাদা করে আজকে ডাক দিয়েছেন। জায়গাটা বুঝতে হবে, যুগে যুগে একদল লোকেরা ইসলামী আন্দোলনের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে তুরস্কের কামাল পাশা ইসলামী খিলাফতকে ধ্বংস করেছে, আর সেই ধ্বংসকে টিকে রাখার জন্য জীবনে আর যাতে পৃথিবীর বুকে খিলাফত ব্যবস্থা কায়েম হতে না পারে, সেজন্য খিলাফত ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে ছিনতাই করে নিয়ে পীরতন্ত্রে ঢুকিয়ে দিয়ে এখন পীরেরা ফকির হাকিরের বায়াত নেয়, পিঠে হাত দিয়ে রশি ছড়িয়ে দিয়ে এরকম বায়াত নিচ্ছার পীর মুড বানাচ্ছে। ভাইয়েরা আমার, যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে হয়, তাহলে সমস্ত তরিকা বর্জন করে, সমস্ত ফেরকা বর্জন করে মুসলিম জাতিকে একজন খলিফা অথবা একজন ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তাহলে ইনশাআল্লাহ শুধু নাস্তিক মুরতাদরা নয়, নাস্তিক মুরতাদদেরকে যারা স্থান দিচ্ছে, পৃষ্ঠপোষক করছে, তারা কোথায় গিয়ে পালাবে? পালাবার জায়গা বন্ধু খুঁজে পাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন যুগে যুগে একদল দালাল তৈরি করা হয়েছে, এখনো তা হচ্ছে। আমি আলোচনা করছিলাম মুসলিমদের বিজয় আসতে পারে 2 ধারায়। ইরান যদিও শিয়া, আকিদাগতভাবে আমি তাদের সঙ্গে একমত নই, যা আমার বিভিন্ন আলোচনায় আছে, কিন্তু যদি তাদের বিজয় দেখেন, আপনারা জানেন ইরানের আমেরিকার দালাল রেজা শাহ পাহলভি যখন তুরস্কের কামাল পাশার তরিকা ধরে ইরানকেও সেকুলার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছিল, সেই সময় ইরানি শিয়াদের নেতা খামিনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি, তাদের মাঝে তার বিরুদ্ধে ইসলামী ঐক্যের ডাক দিলেন, তাকে নির্বাসনে দেওয়া হল। সেখান থেকে তিনি বক্তব্য পেশ করছেন, গোটা ইরানে বিপ্লব শুরু হল, এবং সমস্ত মানুষ রাস্তায় নেমে আসলো। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, মেয়ে লোকেরা পর্যন্ত ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, রেজা সাহেব পাহলবীর লোকেরা ট্যাঙ্ক দিয়ে শত শত মানুষকে পিষে দিচ্ছে, আর তারা সামনে এগুচ্ছে, একটা মানুষও পালায় নাই, ওরা বরং ট্যাঙ্কের দিকে ফুল ছুড়ে মারছে আর বলছে, রেজা সাহার সৈনিকেরা তোমরা আমাদেরকে শহীদ করে জান্নাতে পাঠাচ্ছ, আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, কিন্তু জেনে রাখো তোমরা আমাদের বিজয়কে ধ্বংস করতে পারবে না, আমাদের উত্তাল স্রোতকে তোমরা ঠেকাতে পারবে না, এই জমিনে ততক্ষণ পর্যন্ত আমাদের দিন কায়েম না, ততক্ষণ পর্যন্ত পিছু হটব না। আপনারা জানেন ঠিকই রেজা সাহেব পাহলভি শেষ পর্যন্ত তার প্রভুরা তাকে টিকাতে পারে নাই, ইরান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। আপনারা জানেন এই বাংলাদেশেও যদি আজকে গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে, তাহলে বাংলাদেশের জমিনে একের পর এক আল্লাহর নবীকে গালিগালাজ করছে, কেউ কোরআনের আয়াতকে বিকৃত করছে, পাঠ্যপুস্তকের ভিতরে অশ্লীলতা ব্যাহাবনে ঢুকাচ্ছে, আল্লাহর হারামকে হালাল ঘোষণা করছে, আল্লাহর সন্তান বলে দাবি করছে, অমুসলিম জাতি আজকেও যদি ঐক্যবদ্ধ না হও, সেদিন বেশি দূর নয় তুরস্কের স্রোতধারায়, তুরস্কের রীতি অনুযায়ী এই বাংলাদেশেও একদিন আলেমদেরকে ধ্বংস করা হবে, মাদ্রাসা ধ্বংস করা হবে, মুসলিম জাতির চিহ্নকে ধ্বংস করে দেওয়া হবে। এই জন্য মনে রাখতে হবে সত্যিকার ইসলাম বিজয় করতে আমাদের সে পথে এগোতে হবে। দ্বিতীয় আরেকটি ধারা, ইসলাম বিজয়ের জন্য বর্তমানে আরেকটি হচ্ছে আমাদের সামনে মক্কা অভিযান। মদিনার অভিযান ছিল গণবিপ্লব, গণজাগরণ, মক্কার বিজয় ছিল ভিন্ন ধারার। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ইসলাম গঠন করলেন, ইসলামী রাষ্ট্র গঠিত হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে সেনা প্রশিক্ষণ দিলেন, সামরিক প্রশিক্ষণ দিলেন, এরপরে সাহাবা ইকরামদের মধ্যে জেহাদি চেতনা চলে আসলো, এক সময় তারা মক্কায় 10,000 সাহাবী প্রবেশ করলেন, 10,000 প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা আল্লাহ নবীর সঙ্গে আছে, এমন কৌশল অবলম্বন করলেন। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা অভিযানের বিষয়টিকে কাউকে জানান নেই, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন ছাড়া, এমনকি হাতিব ইবনে আবি বালতা নামক এক ব্যক্তি এই অভিযানের তথ্য ফাঁস করে যখন মক্কায় চিঠি পাঠালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে তার জানিয়ে দিলেন, সেই চিঠি ধরে আনা হল, সেওয়াত লম্বা বিষয় আপনারা পড়ে নেবেন হাদিস থেকে। আমি বলছিলাম এই মক্কা বিজয়ের তথ্য, অভিযানের তথ্য কারো কাছে প্রকাশ করা হয়নি, এমনকি যেই সাহাবীরা এই যুদ্ধে অংশগ্রহণ করছেন তারা পর্যন্ত জানতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে কাউকে রুটি পাকানোর জন্য আগুন জ্বালাতে নিষেধ করে দিলেন, খেজুর এবং শুকনো খাবার খেতে বললেন, এরপরে যখন মক্কার পাশে এসে ভিড়লেন, রাতের বেলায় বলেন এখন তোমরা প্রত্যেক গোত্রের লোকেরা 3-3 জন 4 জন করে আলাদা চুলা জ্বালাও, উদ্দেশ্য এই এখন যেন মক্কার লোকেরা দেখে ভয় পেয়ে যায়, 3-4 জনে যদি একটা একটা চুলা জ্বালায় 10,000 লোকের কত চুলা হবে, ওরা দূরের থেকে আগুন দেখে অনুমান করবে কত লোক এখানে এসেছে, ওরা মনে করবে একটা চুলায় কমপক্ষে 10-20 জন আর পাক হবে, এরকম অনুমান করে তারা ভয় পেয়ে যাবে। এরপরে তারা গোয়েন্দা পাঠাবে, ভোর রাতে মানুষ যখন পায়খানায় যায় তখন তারা দূর থেকে পায়খানা আসা যাওয়া দেখে লোক নির্ণয় করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পায়খানা কম বানাবে, যাতে করে এক একটা পায়খানার সামনে 10-20 জন করে লাইন পড়ে যায়, আর মক্কার কুফফাররা বুঝতে পারে এক এক পায়খানার সামনে যদি এত লোক হয় তাহলে ভিতরে কত লোক আছে? আপনারা জানেন আল্লাহর নবীর এই কৌশল ঠিকই কাজ দিয়েছিল। মক্কার লোকেরা যখন হঠাৎ করে দেখল মক্কার থেকে দেখা যাচ্ছে হাজার হাজার আগুনের চূড়া জ্বলছে, তখন আর তাদের কোনো চিন্তা করতে হয় নাই, সঙ্গে সঙ্গে মক্কার তৎকালীন নেতা আবু সুফিয়ান বলে উঠল, যা মুহাম্মদ আল খামিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ বাহিনী সহ এসে গেছে। আপনারা জানেন আবু সুফিয়ান নিজে তখন চলে আসলো গোয়েন্দাগিরি করার জন্য এবং তার পুরাতন বন্ধু আব্বাসের সঙ্গে দেখা হয়ে গেল। এরই মধ্যে ওমর বিন খত্তাব টের পেলেন মক্কার কাফেরদের নেতা, খন্দকের যুদ্ধের নেতা কাফের নেতা, ওহুদ যুদ্ধের কাফের নেতা আবু সুফিয়ানের গলার আওয়াজ শোনা যাচ্ছে কি আর ছাড়া যায় না। আব্বাস তাকে দৌড় দিয়ে নিয়ে গেল আল্লাহ নবীর সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ান তোমার কি এখনো সময় হয় নাই? সে তখনও বলছে আমার একটু চিন্তার বিষয় আছে। আল্লাহর নবী তাকে ইসলাম গ্রহণ করার জন্য চাপ দেন নাই, বললেন ঠিক আছে তুমি দেখো, তবে তোমাকে বলে দিচ্ছি যদি তুমি ইসলাম গ্রহণ করো অথবা আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাকে নিরাপত্তা দিলাম, শুধু তোমাকেই নয় মক্কায় গিয়ে ঘোষণা করে দাও যারা মক্কায় গিয়ে তোমার ঘরে আশ্রয় নিবে আমি তাদেরকে নিরাপত্তা দিলাম, যারা খানায় কাবার সামনে এসে নিরস্ত্র অবস্থায় বসে থাকবে তাদেরকে নিরাপত্তা দিব, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকবে আমরা তাদেরকে নিরাপত্তা দিব, কিন্তু যদি কেউ যুদ্ধ করতে আসে তাকে ছাড়া হবে না। এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে দাঁড় করালেন আর সাহাবিদেরকে পাঠানো শুরু করলেন। সাহাবা একরাম যাচ্ছেন আর কবিতা পড়ছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, জিহাদ চালিয়ে যাব, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না। আবার মদিনা আনসার যুবকরা কবিতা পাঠ করছেন, আলিয়ামা ইয়ামার রুদ্দাই, আজকে হল সেদিন যেদিন পরীক্ষা হবে কে কার মায়ের দুধ পান করেছে, নজরিবুল হামাতা আন মাকিলিহি, আজকে সেদিন এসেছে যারা নবীকে হিজরত করতে বাধ্য করেছে, হত্যার চক্রান্ত করেছিল, বেলালকে নির্যাতন করেছে, আজকে তাদের ধরগুলোকে মাথার থেকে আলাদা করে দেওয়ার সময় এসে গেছে। এরকম কবিতা পড়তে পড়তে যখন যাচ্ছিলেন সাহাবায়ে কিরাম এক একটা গ্রুপ, আবু সুফিয়ান তখন বুঝতে পারল নিশ্চয় ইসলাম কোন মুহাম্মাদের মানব রচিত ধর্ম নয়। সঙ্গে সঙ্গে পাঠ করল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে কেঁদে বলল মুহাম্মদ আমাকে ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি মক্কায় গিয়ে আমার জাতিকে বুঝাই। আবু সুফিয়ান যখন মক্কায় গিয়ে ঘোষণা করল, ওহে আমার জাতি, আমি নিজের চোখে দেখেছি তোমাদের এই শত্রু মোকাবেলা সম্ভব নয়, হয়তো ইসলাম গ্রহণ করো নতুবা আমার ঘরে গিয়ে আশ্রয় নাও, অথবা ঘরখানায় কাবার সামনে যাও, অথবা ঘরের দরজা বন্ধ করে বসে থাকো, খবরদার কেউ মোকাবেলা করতে যেও না, তার কিন্তু রক্ষা হবে না। আবু সুফিয়ানের স্ত্রী তার মোষ ধরে টানতে শুরু করে বলল, তোমাদের নেতা পাগল হয়ে গেছে, এর কথা শুনো না, আমার নেতৃত্বে যুদ্ধ করো। যাই হোক, শেষ পর্যন্ত যুদ্ধ আর হয় নাই, আল্লাহর নবী বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন। আমি বলতে চাই ইসলাম বিজয়ের জন্য এটি একটি ধারা, সামরিক অভিযান পরিচালনা করা এজন্য প্রয়োজন হবে একদল সুশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদ। আমাদের মনে রাখতে হবে অনেকে আছে আমাকেও এবং যারা আমাদের এই দাওয়াতগুলো প্রচার করে, অনেকে কটাক্ষ করে বলে আপনারা জিহাদ করছেন না কেন? আমি পরিষ্কার করতে চাই, আমরা কোনো একটা দুটো বোমা মেরে অথবা কোন রকম একটা পটকা দিয়ে জেহাদ শুরু করার পক্ষপাতী নই, এটা মনে রাখতে হবে। আমি আপনাদের পরিষ্কার বলি, একটা জিহাদ করতে গেলে একদল মানুষের প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, একদল লোকের প্রয়োজনে মুহাজিরুন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নিজের স্ত্রী সন্তান জান মাল সব কিছু ত্যাগ করে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়বে। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যতই বলো মৃত্যুর পরে তোমরা বলবো আমরা মুস্তাদা আফিন দুর্বল ছিলাম, সেজন্য জালিমদের অধীনে ছিলাম, আল্লাহ বলছেন না তোমাদের হিজরত করতে হবে। কোরআন বলছে যারা অন্যায় করে মারা গেল, জালিমদের পা চাটা গোলামি করল, শাসকদের পক্ষ হয়ে নিরপরাধ মানুষকে গুলি করল, নিজেদের চাকরি রক্ষার জন্য অবৈধ সরকারের জিনিসগুলোকে রক্ষা করল, কোরআন বলছে এই লোকগুলো যখন মারা যাবে, এই জালিম শাসকদের পা চাটা গোলামগুলো যখন মারা যাবে, ওদের সমর্থক পুলিশগুলো যখন মারা যাবে, ওদের সমর্থক জনগণগুলো যখন মারা যাবে, কোরআন বলছে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, তাদেরকে পাকড়াও করা হবে, বলা হবে তোমরা কি অবস্থায় ছিলে। ক্বালু কুন্না মুস্তাদাফীনা ফিল আরদে, তারা বলবে আমরা অসহায় ছিলাম, সরকারের চাকরি করতাম, চাকরি রক্ষার জন্য পুলিশে চাকরি করেছি, মূর্তি পাহারাদারি করেছি, মানুষকে অপরাধ অন্যভাবে খুন করেছি, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছি, এরকম ভাবে আমরা করেছি সরকারকে বাঁচানোর জন্য। কোরআন বলছে قالوا ألم تكن أرض الله واسعة فتهاجر إليها فتهاجر فيها, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না তোমরা সেখানে হিজরত করে যেতে? আল্লাহ তাআলা বলবেন এই সমস্ত বাহানা চলবে না, فأولئك مأواهم جهنم, এই লোকদের ঠিকানা হবে জাহান্নাম, وساءت مصيرا, আর এদের ঠিকানা বড়ই করুণ বড়ই খারাপ হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ, যারা আল্লাহর রাস্তায় হিজরত করবে তারা জমিনে অনেক প্রশস্ততার সুযোগ সুবিধা পাবে। ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর দিকে হিজরত করার উদ্দেশ্যে ঘর থেকে বের হলো, সুম্মা ইউদরিকুহুল মাউতু, এরপরে রাস্তায় এসে মরে গেল, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার আজর এবং সওয়াব আল্লাহর কাছে অবধারিত, সে আল্লাহর কাছে তার সওয়াব পেয়ে যাবে। সূরা নিসার 97 থেকে 100 নম্বর আয়াত পড়বেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজিরদের জন্য বলেছেন ইন্নাল্লাযীনা আমানু والذين هاجروا وجاهدوا في سبيل الله, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে, وجاهدوا في سبيل الله, এবং হিজরত করে বসে থাকে নাই বরং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইয়ারজুন রাহমাতাল্লাহ, তারাই আল্লাহর রহমতের আশা করে, ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহু গফুর রহিম, সূরা বাকারা 218 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে বলেছেন ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আউযু ফি সাবিলি, এবং আমার রাস্তায় যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আল্লাহর কথা বলার কারণে, যাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে আল্লাহর কথা বলার কারণে, যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহর কথা বলার কারণে, যাদেরকে জেল জুলুম নির্যাতন দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন এরা যদি ওয়াকাতালু ওয়া কুতিলু, তারা যুদ্ধ করে এবং সেই যুদ্ধ করতে গিয়ে নিহত হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন লাউ কাফফিরান আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের যত গুনাহ আছে, সাইয়্যাতিহিম বহুবচন বলেছেন, আমি তাদের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দিব। সুবহানাল্লাহ, শুধু গুনাহগুলোকে মিটিয়ে দেব তাই না, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার, এবং আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব যে জান্নাতের তলদেশে নহর সমূহ জারি আছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 41 এবং 42 নম্বরে বলছেন ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু, যাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদের মধ্য থেকে যারা হিজরত করবে, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে, মিন বাদি মা যুলিমু, জুলুম করার পরে, জুলুম করার পরে আবার কোন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র অনুসরণ না করে যারা মাঠা ময়দানে নামবে, আল্লাহ বলছেন জুলিমু লানুবাফিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি তাদেরকে দুনিয়াতেও উত্তম স্থান দান করব, আশ্রয় দান করব, ওয়ালা আজরুল আখিরাত আকবার, এবং তাদের আখিরাতের বিনিময় আরো অনেক বড়। এরপর আল্লাহ তাআলা বলছেন এটা তারা আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমনি ভাবে সূরা নাহলের 110 নম্বর আয়াত, সূরা হজের 58 থেকে 49 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত, এগুলোতে পরিষ্কার বলা হয়েছে আল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু, যারা আল্লাহর রাস্তায় হিজরত করে অথবা তারা নিহত হয়ে যায়, আল্লাহ তারা বলছেন মরে যায়, আল্লাহ তারা তাদেরকে উত্তম রিজিক দান করবেন, আল্লাহ তারা উত্তম রিজিক দানকারী। এরপরে বলছেন আল্লাহ তারা তাদেরকে এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে, জান্নাতে প্রবেশ করাবেন, সূরা হজের 58 এবং 59 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই হিজরত করার জন্য বাধা আসবে, আটটা জিনিসকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইত্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا الله تعالى বলছেন বলুন ইন কানা আবাউকুম যদি তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা ওয়া আবনাউকুম তোমাদের সন্তান নাতিপুতি ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রী ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয়-স্বজন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের সম্পদ যা তোমরা সঞ্চয় করেছো এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা তোমরা মনে করে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ রাস্তায় গেলে এবং তোমাদের সুন্দর বাড়িঘর, আরাম প্রিয় বাড়ি, বিলাসবহুল বাড়িঘর, এইগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহর থেকে এবং আল্লাহর রাসূলের থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে, অর্থাৎ আটটা জিনিসের ভালোবাসা যদি তোমাদের কাছে বেশি হয় এই তিনটা জিনিসের থেকে, আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহর শাস্তি আসা পর্যন্ত, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ তাআলা ফাসিকদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, হেদায়েত দান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে হিজরত করার জন্য উদ্বুদ্ধ করেছেন। কোরআনে আরাকায়াত আল্লাহ তাআলা বলছেন সূরায়ে আত-তাওবা 9 নম্বর সূরার 38 এবং 39 তে মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমাদের কি হলো, মালাকুম ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদে, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা জমিনকে জড়িয়ে ধরো। ব্যাপারটা কি, আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? আল্লাহ তাআলা এরপরে বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, দুনিয়ার জীবন, দুনিয়ার এই ভোগ বিলাসিতা আখিরাতের তুলনায় কিছুই না, সামান্যই মাত্র। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু, যদি তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে না পড়ো, ইউআযযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন, ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদেরকে ধ্বংস করে তোমাদের জায়গায় অন্য জাতিকে সৃষ্টি করবেন, ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তোমরা বেরিয়ে পড়ো, হালকা হও, ভারী হও, ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে যুদ্ধ করো আল্লাহর রাস্তায়, দালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। এখানে বলা হয় নাই তোমরা ভোট যুদ্ধে লিপ্ত হও, তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করো। আল্লাহ তাআলা বলছেন, ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, তোমরা হালকা হও, ভারী হও, যে অবস্থায় আছো তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করতে বলা হয়েছে। বোঝা গেল ইসলামকে বিজয়ী করতে হলে যুদ্ধ করার বিকল্প নেই, যুদ্ধ করার জন্য তাহলে একদল মানুষ প্রয়োজন হবে, নিবেদিত প্রাণ মুহাজির, যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়বে, নিজের বাড়িঘর, পিতা মাতা, সন্তান, ব্যবসা বাণিজ্য, এই সবগুলোর তুলনায় আল্লাহ এবং আল্লাহর রসুলকে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে অগ্রাধিকার দিয়ে মাঠে বেরিয়ে পড়বে। দুই নম্বর কাজ হল, একদল মানুষের প্রয়োজন হবে আনসার, জিহাদ শুরু হয়ে গেল। আপনারা মনে করুন বাংলাদেশি জিহাদ শুরু হয়ে গেল, এই মহাজিরদেরকে আশ্রয় দেওয়ার লোকের প্রয়োজন আছে কিনা, এরা থাকবে কোথায়? আপনারা জানেন এই জন্য সুনির্দিষ্টভাবে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি স্পষ্টভাবে বলি, পরিষ্কারভাবে বলি, যাতে করে আমাদের হয়তো আমরা নাও থাকতে পারি, আমাদের এই বক্তব্যের কারণে হয়তো আমাদেরকে গুম করে ফেলা হতে পারে, হয়তো আমাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে, তারপরেও কোরআন এবং হাদিসের সঠিক কথা এবং সহি নির্দেশনা এই মুসলিম জাতিকে দেওয়ার দায়িত্ব আছে। সেজন্য বলছি, জেনে রাখো, এই বাংলাদেশেও যদি জিহাদ শুরু হয়ে যায়, আপনারা জানেন বাংলাদেশে কতগুলো থানা আছে, প্রত্যেকটি থানায় এক একটা থানায় 20-25 জন করে পুলিশ আছে, তাদের কাছে রাইফেল আছে, এরপরে কোন কোন থানাতে র‍্যাব আছে, কোন থানাতে বিজেপি আছে, এরপরে সরকারের বিভিন্ন গোয়েন্দা গ্রুপগুলো আছে, এগুলোর সাথে মোকাবেলা করতে গেলে প্রত্যেকটা থানায় ধরনের 100 লোক আছে, আমাদের কয়জন লোক আছে, এক একটা থানায় কয়জন মুজাহিদ আছে, ধরুন তাহলে 100 মুজাহিদ তৈরি করলাম, 100 মুজাহিদ তৈরি করলে প্রত্যেকটা থানায় তাদের অস্ত্র প্রয়োজন আছে, কয়টা AK-47 আছে, না গ্রেনেড দিয়ে যুদ্ধ করা যাবে, না কয়টা ককটেল দিয়ে যুদ্ধ করা যাবে, যুদ্ধ করতে হলে সুনির্দিষ্ট পরিমাণ অস্ত্র প্রয়োজন, AK-47 প্রয়োজন হবে, ধরুন আমাদের কাছে 7-8 যদি AK-47 থাকে এবং প্রত্যেকটার সাথে 500 করে গুলি থাকে, তাহলে ইনশাল্লাহ একটা থানা আমরা দখল করতে পারব। দখল করে কতক্ষণ রাখতে পারব? একটা থানা দখল করলাম, এরপরে চতুর্দিক থেকে হামলা শুরু হয়ে গেল, আকাশ থেকে, পানির থেকে, এরপরে পদাতিক বাহিনী চলে গেল, এরপরে আমরা কোথায় চলে যাব? এজন্য মনে রাখতে হবে, এই সময় হামলা করে পালাবার জন্য দরকার হবে কাদের? আনসার, যারা নিজের ঘরে মুজাহিদিনদেরকে আশ্রয় দিবে, নিজের স্ত্রী সন্তানদেরকে যেরকম ভাবে হেফাজত করে এইরকম ভাবে যারা হেফাজত করবে, এরকম একদল আনসারের প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই মদিনার লোকদের সঙ্গে সেই আয় বায়াতুল আকাবার সময় চুক্তি করলেন, আমরা যদি মদিনায় হিজরত করে যাই তোমরা আমাদের আশ্রয় দিবে কিনা। আনসার প্রয়োজন, এটা শুধু এই আল্লাহর নবীর যুগেই নয়, আপনারা কোরআন পড়ুন, সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিসসালাম যখন তার জাতির পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা এবং কুফুরি অনুভব করলেন, কালা মান আনসারি ইলাল্লাহ, তিনি তার জাতির কাছে আহ্বান জানালেন, মান আনসারি ইলাল্লাহ, আমাকে আল্লাহর জন্য সাহায্যকারী কে আছে, আমাকে কে সাহায্য, আনসার কে আছে। কালাল হাওয়ারিজ্জুন, হাওয়ারিয়িনরা বললেন, নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়া শাহাদ বিআন্না মুসলিমুন, হাওয়ারিয়িনরা বললেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর জন্য আনসারুল্লাহ হয়েছি। আনসারুল্লাহ বাংলা টিম নেওয়ার আনসারুল্লাহ, আনসারুল্লাহ আর বাংলা টিম ওরাও আছে আলহামদুলিল্লাহ কাজ করছে, বাংলাদেশে আনসারুল্লাহ তৈরি হয়ে গেছে, আমি জানি না তারা কারা। এর অর্থ এই নয় যে আনসারুল্লাহ বাংলা টিম আমাদের লোক, এটা আমরা বিশ্বাস করি। যখনই কোন জমিনে জুলুম নির্যাতন শুরু হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিনে একদল আনসারুল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। বাংলাদেশেও মাত্র শুরু হয়েছে, এবং সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার ঘরে ঘরে আনসার তৈরি হবে, ইনশাআল্লাহ মুজাহিদিন তৈরি হবে, সেদিন ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আল্লাহ নবীর তরিকার জিহাদ শুরু হবে, নাস্তিক মোর্তাদেরকে ইনশাআল্লাহ সেদিন উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন সূরা সফ 61 নম্বর সূরা 14 নম্বর এতে বলা আছে, ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, আমাদেরকে বলেছেন ঈসা আলাইহিসসালামকে যেভাবে হাওয়ারিনরা সাহায্য করল, আনসার হয়ে দাঁড়িয়ে গেল, এবার আল্লাহ আমাদেরকে বলছেন সূরা সফের 14 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর জন্য সাহায্যকারী হও, কামা কালা ঈসা ইবনে মারইয়াম আলাল হাওয়ারিজিন, যেমনটা ঈসা ইবনে মারইয়াম হাওয়ারিনদেরকে বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্যকারী কে আছে। আমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করেছেন, আমি বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম ভাইদেরকে বলছি, যদি সত্যিকার অর্থে এই জমিনে আল্লাহর নবীর তরিকায় জিহাদ করতে চান তাহলে যার যা আছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, খাদ্য দিয়ে এবং ঘরে থাকার জন্য মুজাহিদিন থেকে আশ্রয় দিয়ে আনসার হওয়ার জন্য তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের মনে রাখতে হবে প্ল্যান পদ্ধতি ছাড়া ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিভাবে সাহায্য চেয়েছেন, তায়েফের ময়দানে গেলেন গোত্রপতিদের কাছে, বড় বড় লিডারদের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহযোগিতা চাইলেন। হাদিসে বলা হয়েছে, আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদু নাফসাহু আলান নাস ফিল মাওকিফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মিনা, আরাফা, মুজদালিফা এসব জায়গায় গিয়ে নিজেকে পেশ করতেন, ফাকালা আর বলতেন, আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি, আছে কোন ব্যক্তি আমাকে তার জাতির কাছে নিয়ে যাবে, ইয়াহমিলুনি আমাকে বহন করে নিয়ে যাবে তার জাতির কাছে, ফাইন্না কুরাইশান কদ মানাউনি আন উবাল্লিগা কালাম রব্বি, কেননা কুরাইশরা, কুরাইশের নেতারা আমার রবের কথা তাদের কাছে পৌঁছে দেওয়ার থেকে বাধা প্রদান করছে, আমাকে কেউ নেওয়ার আছো, আমাকে কেউ নেওয়ার আছো, তার কওমের কাছে নিয়ে যাও, আমি আমার রবের কালাম পৌঁছাতে পারি। হাদিসটা আছে সুনান আবু দাউদের 4736 নম্বর হাদিস, তিরমিজির 2925 নম্বর হাদিস, ইবনে মাজার 201 নম্বর হাদিস, নাসাইর 7727 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের কাছে নিজেকে পেশ করতেন, আলার রজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি, কে আছে এরকম যে আমাকে তার কওমের কাছে নিয়ে যাবে, কে আছে আমার কওমের কাছে নিয়ে যাবে। আনসার তৈরি হয়ে গেল, মদিনার আনসাররা আল্লাহর নবীকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিলেন। হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন, একদিকে মদিনার সাহাবিদেরকে বলা হচ্ছে আনসার, মক্কার থেকে যারা হিজরত করে যাচ্ছে তারা মুহাজিরুন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা যখন মদিনায় গেলাম, আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবীর আনসারী, এই আব্দুর রহমান ইবনে আউফ এক সময় মদিনার বড় ব্যবসায়ী ছিলেন, তার সঙ্গে মক্কার বড় ব্যবসায়ী ছিলেন, হিজরত করে গেলেন মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী মদিনার একজন লোক আর মক্কার একজন লোকের মধ্যে বন্ধুত্ব এবং দিনী ভ্রাতৃত্ব স্থাপন করে দিতে লাগলেন। তুমি এর ভাই, তাকে ঘরে নিয়ে আশ্রয় দাও। উনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার সঙ্গে সাদ ইবনে রবি আনসারীকে বন্ধুত্ব করে দেওয়া হল, তিনি আমাকে নিয়ে গেলেন ঘরে, তিনি অনেক ধনী মানুষ ছিলেন। এরপরে তিনি বললেন, আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, তোমাকে আল্লাহর নবী আমার ভাই বানিয়ে দিয়েছেন, আমার এই সম্পত্তি যত কিছু আছে সবগুলোর অর্ধেক অর্ধেক ভাগ করে তোমার অর্ধেক আমার অর্ধেক করে দিলাম। এরপরে বলছেন, আমি তোমাকে বিয়ে করিয়ে দিব। কোন কোন রেওয়ায়েতে আছে, কোন কোন আনসার বলেছেন, আমার এই দুইটা স্ত্রী রয়েছে, দুটোর কোন একটা যেটা সবচেয়ে ভালো, এটা আমি তালাক দিচ্ছি, ইদ্দত যাওয়ার পরে তুমি বিয়ে করে নাও। এরকম যখন তারা ত্যাগ করলেন, মক্কার সাহাবিরাও তারাও এরকম মূল্যায়ন করেছেন, তারা ছিলেন ব্যবসায়ী, মদিনার লোকেরা ছিল কৃষিজীবী আর মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী। তারা বললেন, তোমাদের এই জমি জমা দরকার নেই, বাগান দরকার নেই, আমরা এগুলো বুঝি না। তালা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, তুমি প্রস্তাব করেছ, আমাকে দান করার জন্য বলেছ, আল্লাহ তাআলা তোমার এগুলো কবুল করুক, আল্লাহ তোমার মাল এবং সম্পদে বরকত দান করুক, দুল্লুনি আলা সুক, আমাদেরকে বাজার দেখাইয়ে দাও, আমরা ব্যবসায়ী মানুষ, বাজার কোন জায়গায় বাজার দেখাইয়ে দাও। ফালাম্মা রাজা হাত্তা ইস্তাফদালা আকিতান ওয়া সামনান ফাআতা বিহা আলা মানজিলিহি, এরপরে যখন মক্কার লোকেরা হিজরত করে ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলো, অল্প দিনের মধ্যেই তারা আবার ব্যবসা বাণিজ্য করে ধনী হয়ে গেল। আব্দুর রহমান বলেন, এরপরে অনেক লম্বা ইতিহাস, আমি যে জন্য হাদিসটা পেশ করেছি, এই হাদিসটা আছে বুখারীর 2039 নম্বর হাদিস, 5072 নম্বর হাদিস, এছাড়া আরো বহু জায়গায় আছে, তিরমিজি 1933 নম্বর হাদিস, নাসাইয়ের 3388 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 13123 নম্বর হাদিস। এই হাদিসে পরিষ্কার হয়ে গেল মদিনার আনসারেরা কিভাবে মহাজির ভাইদেরকে স্থান দিল, নিজের সম্পত্তির অর্ধেক দেওয়ার জন্য ভাগ করে ফেলল, এমনকি তার সুন্দর স্ত্রী পর্যন্ত ছেড়ে দিয়ে তাদেরকে বিয়ে করার জন্য প্রস্তাব করল। আপনারা মনে রাখতে হবে, এই জমিনেও যদি আমাদেরকে সেইভাবে দিন কায়েম করতে হয়, এই বাংলার জমিনেও একদল মানুষকে হিজরত করতে হবে, দিনের জন্য সম্পূর্ণ তৈরি হতে হবে, আর একদল মানুষকে আনসারের ভূমিকে আসতে হবে। আপনারা জানেন, আনসার হওয়ার জন্য কেউ ঘর দিয়ে সাহায্য করবে, কেউ পয়সা দিয়ে সাহায্য করবে, যে কথা আমি বলছিলাম, একটা থানা পর্যন্ত আক্রমণ করতে গেলে কতটা অস্ত্রের প্রয়োজন, AK-47 প্রয়োজন, একটা AK-47 দাম কত, 1-1.5 লাখ টাকা হবে, এরপরে এক একটার জন্য 500 করে গুলির প্রয়োজন, গুলিগুলোর দাম দিবে কে, এরপরে গুলি যাদেরকে দেওয়া হলো, আজকে বাংলাদেশে কতজন লোক আছে AK-47 চালাইতে পারে? আমি একটা রাইফেল কিনে দিলাম আপনাদেরকে, চালাইতে গেলে পরে একটা গুলির ধাক্কা খেয়ে চিৎ হয়ে পড়ে গেল, এই লোক দিয়ে জেহাদ হবে না। এই জন্য মনে রাখতে হবে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, জেহাদ করতে হবে, এই জেহাদের জন্য প্রশিক্ষণ নিতে বলেছেন। এজন্য একদিকে আনসারদের ভূমিকা থাকবে আর একদিকে মুহাজিরদের ভূমিকা থাকবে। সুতরাং মনে রাখতে হবে, এদেশের ওলামায়ে কেরামদেরকে বলবো, এদেশের জনগণকে বলবো, ধোকায় পড়লে চলবে না। এদেশে আন্দোলন চলে ইস্যু ভিত্তিক, একটা ইস্যু শুরু হয়ে যায়, মনে করুন এখন বিএনপি আন্দোলন করছে, এদের উদ্দেশ্য ইসলাম কায়েম করা নয়, এদের উদ্দেশ্য হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়া। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলে তারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসতে পারে তারাও সেই একই ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রী শাসন কায়েম করবে। ইসলাম কায়েমের জন্য তাদের আন্দোলন নয়। এমনি ভাবে আর একটা দল তাদের সঙ্গে আছে নেতাদের মুক্তির জন্য, যদি আজকে তাদের নেতাদেরকে মুক্তি দেওয়া হয়তো কালকে তার আন্দোলন থেকে সরে যাবে। এটা মনে রাখতে হবে, তাদের উদ্দেশ্য কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম হোক তারা চায়। আমাদের মনে রাখতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনদিন কোথাও সহি ইসলাম কায়েম হয় নাই, হতেও পারে না, হতে দেওয়া হয় নাই। এমনি ভাবে আর একদল লোক এখন আমাদের মাঠে ময়দানে আছে, একটা ইস্যু নিয়ে ময়দানে নেমেছে, নাস্তিক মোরতাদ বলগারদের শাস্তি নিশ্চিত করা। হয়তো সরকার যদি এদের কয়েকজনকে গ্রেফতার করে তাহলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। আমার কথা পরিষ্কার, এই জমিনে সুনির্দিষ্টভাবে দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য সুপরিকল্পিতভাবে এই দেশে এখন ইসলাম কায়েমের কোন আন্দোলন শুরু হয় নাই। এই জন্য এই আন্দোলনগুলো দেখে আমাদেরকে বিভ্রান্ত হলে চলবে না, এগুলো হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এটা ভালো, ইমানি জজবা আছে, আমি প্রশংসা করছি, ইমানি জজবা আছে, তাই তারা মাঠে ময়দানে নেমেছেন, এখন এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যদি সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশে হয়তো এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবার সুযোগটাও আর পাওয়া যাবে না। এজন্য মনে রাখতে হবে, এজন্য মনে রাখতে হবে এখন থেকে প্ল্যান তৈরি করতে হবে দিন কায়েমের জন্য। কোন ছোটখাটো ইস্যু নয়, কয়েকটা নাস্তিক মুরতাদদেরকে শাস্তি দিলেই হবে না, তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলেই হল না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে এই ময়দানে একদল মানুষদেরকে চূড়ান্ত যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে হবে। কোরআন বলছে সামরিক অভিযান পরিচালনা করার জন্য আল্লাহ নির্দেশ করছেন। আমি কোরআন থেকে কয়েকটা আয়াত পেশ করছি, সূরা হজের 22 নম্বর সূরার 39 এবং 40 নম্বর আল্লাহ বলছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপরে জুলুম করা হয়েছে, রাস্তায় যাদেরকে মারা হচ্ছে, যাদেরকে পাখির মতো গুলি করে মারছে, আমি সেই ভাইদেরকে বলবো যদি সত্যিকার তাদের জন্য দরদ থাকে আল্লাহর নির্দেশ শুনো। আল্লাহ বলছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপরে জুলুম করা হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন জিহাদ করার জন্য, কেতাল করার জন্য, যুদ্ধ করার জন্য। কি করতে বলেছেন? যুদ্ধ করতে বলেছেন। কি করতে বলেছেন? না মিছিল করতে বলেছেন, খালি হাতে মিছিল করতে গেল আর একটা ককটেল ফুললো, সদর দিল। গত কয়েকদিন আগে মিছিলে আমাদের কয়জন ভাই গিয়েছে, অনেকে বলেছে আমরা যাবো কিনা, যাও অসুবিধা নেই যেতে পারো। মিছিলে গেল, লালবাগ শাহী মসজিদ থেকে মিছিল বের হলো, আমাদের নীলক্ষেতের কিছু ভাইরা সেই মিছিলে যোগ দিল। এরপরে হল কি, 500 থেকে হয়তো 700 লোক ছিল, আর সামনে 10-12 জন লোক এসে লাঠি দিয়ে ওদেরকে ধাওয়া করলো। এই 500-700 লোকেরা ছাগলের মতো কোথায় দৌড়িয়ে পালালো খুঁজে পাওয়া গেল না। এটার নাম জিহাদ। আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট হুকুম দিয়েছেন, কোরআন পরিষ্কার বলছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দিয়েছেন, ক্ষমতা নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা তাদের সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন, ওদের কাছে বোম আছে, গুলি আছে, তোমাদের ঝাড়ে তো বাস আছে, ঘরে দাও আছে, তোমার ঘরে যা আছে তা নিয়ে নামো, তার ভালো সাহায্য করে দেখো। তা নিয়ে কি নেমেছে? এখন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক, তাদের কাছে যে অস্ত্র আছে, দাও আছে, ছুরি আছে, লাঠি আছে, এই সব নিজ ময়দান নামে বাংলাদেশের নাস্তিক মতো এখনো পালাবার জায়গা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। কয়জন পুলিশ আছে, কয়জন পুলিশ আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাস নিয়ে মসজিদ ময়দানে নামে ইনশাআল্লাহ পুলিশের কোন গুলি, এদেশের কোন সেনাবাহিনী সব শক্তি নিয়ে মাঠে নামলে ইনশাআল্লাহ জনগণের কাছে মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য সহি পথে আসতে হবে, সহি পথে না এসে নিজেদের দল প্রচার করার জন্য, নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, কারণ একসাথে যদি একজন আমির নেতৃত্ব হয় তাহলে ওদের আমির কেউ চিনবে না, ওদের দলের পরিচয় হবে না। আপনারা দেখেন নাই মিছিল করে নাস্তিক মোর্তাদের শাস্তির জন্য, আর যখন ক্যামেরা দেখেন কেমনে দৌড়ে সামনে কে যাবে, মারামারি শুরু হয়ে যায়। এতক্ষণ যুদ্ধ করেছে বলকাতের বিরুদ্ধে, এখন যুদ্ধ করে নিজেরা ক্যামেরার সামনে যাওয়ার জন্য, যেন পরের দিন পত্রিকা ছবিটা আসে, বউকে দেখাইতে পারে আমি ময়দানে গিয়েছিলাম। পরিষ্কার মনে রাখতে হবে, এটার নাম কোন জেহাদ না। আল্লাহ তারা বলছেন কেতাল করতে, সুরা বাকারা দুই নম্বর সুরা 193 নম্বর আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, কাতিলুহুম তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণে ফিতনা চিরতরে মিটে না যায়। ফিতনা হচ্ছে শিরিক, ফিতনা হচ্ছে বিদআত, ফিতনা হচ্ছে চুরি, ফিতনা ডাকাতি, ফিতনা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে খুন করা, ফিতনা হচ্ছে আল্লাহকে গালিগালাজ করা, ফিতনা হচ্ছে আল্লাহর কালামকে গালিগালাজ করা, ফিতনা হচ্ছে আল্লাহর নবীকে গালিগালাজ করা, ফিতনা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াতকে বিকৃত করা। আল্লাহ তাআলা বলছেন উযিনা লিল্লাযি ওয়াকাতিলুহুম, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, কতক্ষণ পর্যন্ত, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায়, ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং সর্বত্র একমাত্র আল্লাহর বিধান ততক্ষণে কায়েম না ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাও। কোন পর্যন্ত? আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত। বোঝা গেল কোন ইস্যু ভিত্তিক বলা হয় নাই, হা কোন ইস্যু দিয়ে শুরু হতে পারে, আমরা সে না করি নাই, কিন্তু মনে রাখতে হবে এটা চলবে একটা বিরাট উদ্দেশ্যকে সামনে রেখে। আল্লাহ তাআলা সূরা বাকারার 193 নম্বর আয়াত এবং সূরা আনফালের 39 নম্বর আয়াতে কথা পরিষ্কার করে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায়। ফিতনাগুলো কি কি আমাদের বুঝতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, খালি ফিতনা মিটে গেলেই চলবে না, বন্ধ হবে না। এই একটা ইস্যু অনুযায়ী কয়েকটা বলগারকে ধরে শাস্তি দিল তাহলে যুদ্ধ বন্ধ হবে না, বরং এই বলগারদেরকে শেষ করে ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, সর্বত্র যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর দ্বীন কায়েম না হবে, অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। এজন্য যুদ্ধের উদ্দেশ্য আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন সূরায়ে তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। পরিষ্কার আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তার রসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দীন দিয়ে, যাতে করে লিইয়ুযহিরাহু আই লিইয়াগলিবাহু, এই দীনকে বিজয়ী করতে পারেন, আলাদ্দীনি কুল্লিহি, পৃথিবীতে যত দিন আছে, মতবাদ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এহুদিতন্ত্র, খ্রিস্টানতন্ত্র, হিন্দুতন্ত্র, ধর্মনিরপেক্ষতন্ত্র, যত তন্ত্রমন্ত্র আছে, সমস্ত দিনের উপরে আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত বিজয় করার জন্যই আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছে। তাহলে সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন যুদ্ধ করবে কেন। আপনারা জানেন কেউ কারো ভালোবাসার পরিচয় দিতে গিয়ে তার শত্রুদের সঙ্গে মারামারি করে, কোরআন সুন্দর করে উপস্থাপন করেছে, কোরআন পড়বেন। আল্লাহ বলছেন সূরা তওবার 9 নম্বর সূরার 14 এবং 15 নম্বরতে বলছেন ওয়াকাতিলুহুম, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তাআলা ওদেরকে তোমাদের হাতে শাস্তি দিবেন। ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা যুদ্ধ করো তাহলে দেখবে আল্লাহ তাআলা তোমাদের হাতে ওদেরকে শাস্তি বিধান করবেন। ওয়ায়ুখযিহিম, আল্লাহ ওদেরকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন। ওয়ায়ানসুরকুম, এবং তোমাদেরকে সাহায্য করবেন আলাইহিম, তাদের বিরুদ্ধে। ওয়ায়াশফি সুদুরা কওমিম মুমিনিন, এবং মুমিনদের অন্তরে প্রশান্তি আসবে। ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, এবং তাদের অন্তরের রাগ কমে যাবে। মুমিনদের অন্তরে যে রাগ আছে আল্লাহর জন্য, দিনের জন্য, দুশমনদের বিরুদ্ধে, সে রাগ প্রশমিত হবে। ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশাউ, আর আল্লাহ তাআলা ইচ্ছে করবেন তার তওবা কবুল করবেন। সূরা তওবার 14-15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই কথা। ভাইরা আমার, এবারে মনে রাখতে হবে যুদ্ধ করব কার বিরুদ্ধে। অনেকে খুঁজে পায় না কার বিরুদ্ধে যুদ্ধ করবে। সবাই তো মুসলমান, কোরআন পরিষ্কার বলে দিয়েছে, আমরা প্রত্যেকটা কথা কোরআন অথবা সহিহ হাদিস থেকে পেশ করছি। কারো দ্বিমত থাকলে কোরআন খোলো, কোরআন পরিষ্কার বলছে সূরা তওবা 9 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অকাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখিরে ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু, কাতিলু, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে। আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান রাখে না, পরকালে ঈমান রাখে না, নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন এটাকে তারা হারাম মানে না। আল্লাহ হারাম করে দিয়েছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে, কোন দেবদেবীর নামে যদি জবাই করা হয় হালাল না হারাম? আল্লাহ বললেন হারাম। আল্লাহ বলছেন আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন এটা যারা হারাম মানে না। সুদকে আল্লাহ হারাম করেছেন, হারাম মানে না। ঘুষকে আল্লাহ হারাম করেছেন, হারাম মানে না। আল্লাহ বলছেন ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কে, আর যারা আল্লাহর দিনে হককে দিনে হক বলে মানে না, আল্লাহ বলছেন তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। কে বলেছেন? আল্লাহ। 29 নম্বর আয়াত সূরা তওবা। এমনি ভাবে আমরা যুদ্ধ শুরু করব কার বিরুদ্ধে তাও বলেছেন আল্লাহ তাআলা, পরিষ্কার বলে দিয়েছেন ওয়ায়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তওবার 123 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা কেতাল করো, যুদ্ধ করো ওই সমস্ত কুফফারদের বিরুদ্ধে যারা তোমাদের আশপাশে আছে। ইয়ালুনাকুম, তোমাদের সঙ্গে মিলেমিশে আছে, তোমাদের প্রতিবেশী, এদের সঙ্গে যুদ্ধ আগে করো। ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা, এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে। এই আয়াতগুলো পড়া হয় না, এই আয়াতগুলো পড়লে সবাই কি করে? কোরআন আয়াতগুলো পড়ে, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আল আরদি হাওনা, ভালো কথা কোন আয়াত এটা? আল্লাহর বান্দাদের সিফাত, যারা জমিনে নম্রভাবে চলে। এই জন্য দেখবেন এদেশে একদল মানুষ আছে, আমির সাহেব থাকে পিছনে, রাহবার থাকে সামনে, রাস্তা দিয়ে এমনভাবে হাঁটে যে পিঁপড়া টের পায় না, ভালো কথা। কিন্তু জেনে রাখুন, ওটা যেমন কোরআনের আয়াত, ওই নম্রভাবে চলা যেমন কোরআনের আয়াত, আমরা বিশ্বাস করি মানি, ঠিক তেমনি ভাবে ওই একই কোরআনে আল্লাহ বলছেন কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত কুফফারদের বিরুদ্ধে যারা তোমাদের আশপাশে আছে, বাড়ির পাশে আছে, তোমার দেশে আছে, গ্রামে আছে। ওয়ালিয়াজিদু ফীকুম গিলজাহ, এবং তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা অনুভব করে। কি বলে? এমনি ভাবে এটা সূরা তওবার 123 নম্বর আয়াত। আরো শুনুন সূরা আল ফাতাহ 48 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তার সঙ্গে যারা আছে তাদের গুণ কি? আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দা শাদীদ থেকে তারা কুফফারদের বিরুদ্ধে কঠোর। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের মধ্যে ফুলের ন্যায় সুকোমল শরীর। কে বলেছেন? এখানে পরিষ্কার বলে দিয়েছেন আশিদ্দাউ আলাল কুফফার, কুফফাদের বিরুদ্ধে কঠোর হতে হয়। কে বলেছেন? সুতরাং নম্রভাবে চলা যে আল্লাহর আয়াত, কঠোরভাবে চলাও কি? এক আয়াতকে মানা হচ্ছে আর এক আয়াতকে এড়িয়ে দেওয়া হচ্ছে কাদের খুশি করার জন্য? জেনে রাখো, তোমরা যতই এহুদি খ্রিস্টানদের এবং তাদের পাঁচটা নাস্তিক মোর্তাদের খুশি করার চেষ্টা করো, আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে যতই খুশি করতে চাও ওরা খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সম্পূর্ণভাবে ওদের আনুগত্য না করো। এত নম্র চলে কাজ হল না, যখন ভিসার জন্য গেল তখন বলা হলো একটু সাহাবা ঘুরে আসুন। মুরব্বীদেরকে বলছে না, ওই যে বিশেষ একটা মসজিদের মুরব্বীরা গিয়েছিল দিল্লি যাওয়ার জন্য আর এক মার্কাজে যাওয়ার জন্য, ভিসার জন্য যখন আবেদন করতে গেল ভারতীয় দূতাবাস থেকে বলে দেওয়া হলো সাহাবাগ গেছেন কি? যদি সাহাবাগ না যান তাহলে ভিসা পাওয়া যাবে, একটু ঘুরে আসেন তা ভিসা হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেছে, তোমরা ওদের চেষ্টা করার জন্য নীরবতা পালন করেছ, নম্রতা পালন করেছ, এত দাদাগিরি করেছ, এরপরও তোমাদেরকে শাহবাগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে আল্লাহ তাআলা। ঠিকই বলে দিয়েছেন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে যত খুশি করতে চাও লাং তারদা, তারা মোটেই খুশি হবে না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে ওদের আনুগত্য না করবে। এজন্য মনে রাখতে হবে, আমি বলছিলাম আল্লাহ তাআলা নবীকে কি সুন্দর করে বলছেন সূরায়ে তওবা 9 নম্বর সূরার 73 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা অগলুজ আলাইহিম। হে নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, নবীকে বলা হচ্ছে, নবীর চেহারা তোমার চেহারার চেয়ে সুন্দর ছিল, নবীর বুজুর্গি তোমার মুরব্বীদের বুজুর্গির চেয়ে বেশি ছিল, নবীর তাহাজ্জুদ তোমার বুজুর্গের চেয়ে বেশি ছিল, নবী যখন রাস্তায় চলতেন মেঘ দিয়ে ছায়া দিত, নবী তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, একটু ঘুমাও, একটু সাদাও, একটু ঘুমাও, তুমি যেমন সারাতে ইবাদত করতে চাও আল্লাহ আমি তোমাকে ঘুমন্ত দেখতে চাই। নবী যখন মসজিদে বসে কথা বলছেন, নবীর আওয়াজের পরে কেউ কথা বলছে, আল্লাহ ওহী নাযিল করে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না, এমনটা যদি করিস আনতাহবাত আমালুকুম, তোমাদের জীবনের সব আমল না নষ্ট হয়ে যাবে, জিহাদ করেছ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব শেষ হয়ে যাবে। নবীর সামনে জোরে কথা বলো, নবীর সামনে জোরে কথা বলতে গেলে ওহী নাযিল হয়ে যায়, কি নবীর জন্য মায়া! শুধু এ পর্যন্তই না, নবীর উপরে যখন ওহী নাযিল হতে লাগলো, ওহী মুখস্থ করার জন্য আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন দ্রুত মুখস্থ করার জন্য। আল্লাহ তাআলা নবীকে এত কষ্ট দিতে চান না, ওহী নাযিল হয়ে গেল লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, মুখস্থ করে দেওয়া দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া যে নবীর জন্য, সেই নবীকে যখন তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? সেই নবীকে যখন অহুদের ময়দানে হামলা করা হল, নবীর মাথার লোহার টুপি ভেঙে মাথায় ঢুকে গেল, দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল, একটু দাঁতে যন্ত্রণা হলে কষ্টে ছটফট করতে থাকো, আল্লাহর নবীর গাল ভেঙে লোহা ঢুকে রয়েছে, যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, ওই সাহাবির দুইটা দাঁত পড়ে গেছে। এরপরে লোহা বের করা হয়েছে, আল্লাহর নবী রঞ্জিত হয়ে গেলেন। এমনি ভাবে হুনাইনের ময়দানে আল্লাহর নবীকে হামলা করা হলো, নবীর মাথা ভেঙে লোহা ঢুকে পড়ল। আমি জিজ্ঞেস করতে চাই, নবীর জন্য এত মায়া যে আল্লাহর, সে আল্লাহ তাআলা কি এইগুলো দেখতে পাচ্ছিলেন না? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? ফিরান নাই, কেন ফিরান নাই বুঝতে হবে, কেন ফিরান নাই? শিক্ষা দেওয়া হলো আল্লাহর নবী এত প্রিয়, সেই নবীকে যুদ্ধ করতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। সুতরাং যারাই নবীওয়ালা কাজ করবে, নবীর সুন্নাহ কায়েম করবে, নবীর ওয়াহী ভিত্তিক দিন কায়েম করতে যাবে, তাদেরকে নবীর মতো যুদ্ধের ময়দানে যেতে হবে, মাথা ভাঙতে হবে, দাঁত ভাঙতে হবে, রক্তাক্ত হতে হবে, তারপরে ইনশাআল্লাহ দিন কায়েম হবে। এই জন্য কোরআন পরিষ্কার হুকুম দিয়েছে সূরা তওবার 73 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি কুফফারদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে কঠোর হন। কি হন? কঠোর হতে বলেছেন কে? যে আল্লাহ নরম হতে বলেছেন সে আল্লাহ কি হতে বলেছেন? সুতরাং নরম নম্রতা যেমন ইসলামের সবক, কঠোরতাও ইসলামের সবক। এটাকে এড়িয়ে চললে চলবে না, কাকে খুশি করার জন্য যাদেরকে খুশি করতে চাও চলবে না। এই জন্য খুশি করলে রাগ কি করতে, আমাদেরকে আল্লাহ তাআলা এবারে প্রশিক্ষণ দিতে বলেছেন কোরআনের সূরায় আনফালের 60 নম্বরে। আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাত মিন কুওয়া, এই যুদ্ধ করার জন্য আরেকটা প্রয়োজন শক্তি অর্জন করা, প্রশিক্ষণ নেওয়া। আমি বলেছিলাম আজকে যদি এই বাংলাদেশে যুদ্ধ করতে চাই, আমার কাছে প্রতি থানায় মনে করুন 10 জন 20 জন মুজাহিদ তৈরি হয়ে গেল, এখন তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হলো, তারা যুদ্ধ করতে পারবে? অস্ত্র চালাবার প্রশিক্ষণ নিতে হবে। আমি আমার সব ভাইদেরকে বলবো, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন সূরা আনফাল 8 নম্বর সূরার 60 নম্বর, আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা ওদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য শক্তি অর্জন করো, কুওয়াত অর্জন করো, আমির রেবাতিল খাইলে ঘোড়া প্রস্তুত রাখো, তুরহিবুনা বিহি আদুবাল্লাহি ওয়া আদুবাকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। বোঝা গেল? ভীত সন্ত্রস্ত। একদিকে যেমন মোমিনরা কি করে, মোমিনকে সালাম দিয়ে নিরাপত্তা দেয়, অপরদিকে আল্লাহর দুশ্মনদেরকে এবং মোমিনদের দুশ্মনদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য হুকুম করেছেন কে? পরিষ্কার, এখনো বাংলাদেশে না, সৌদি আরবে যান, এরহাব মানে সন্ত্রাস। এরহাব মানে কি? তো আল্লাহ তাআলা সেই কাজটাই করতে বলেছেন, তুরহিবু না, কোরআনে হুবহু শব্দ। অনেক আরবি আছে যে আরবিগুলো আগে একরকম ব্যবহার হতো, আধুনিক আরবিতে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তুরহিবু এমন একটা শব্দ আল্লাহর নবীর যুগেও এটা ত্রাস অর্থে ব্যবহার হতো, বর্তমান আরবিতেও ত্রাস এবং সন্ত্রাস অর্থে ব্যবহার হয়। তার মানে হচ্ছে মুমিনরা কুফফারদের মনের মধ্যে ত্রাসের সৃষ্টি করবে, ভীতির সৃষ্টি করবে, যেন বুশের গোষ্ঠী হোয়াইট হাউস ছেড়ে দিয়ে 36,000 ফুট উপরে বসে থাকে। বসে নাই? যেদিন টুইন টাওয়ার হামলা হলো সেদিন বুশ কোথায় ছিল? প্লেনে চড়ে 36,000 ফুট উপরে বসেছিল। পড়বেন, ইতিহাস পড়বেন। বোঝা গেল, একজন মুমিনের হুংকারের ছাড়ায় বুশের হোয়াইট হাউস ছেড়ে দিয়ে বিমানে চড়ে 36,000 ফুট উপরে চলে গেছে। আর যদি দুনিয়ার প্রত্যেকটা মুমিন এক একটা লাজন হয়ে মাঠে নেমে, তাহলে সেদিন ইনশাআল্লাহ এই বুশের সন্তানরা দুনিয়ার পালাবার জায়গা খুঁজে পাবে না, জমিন শান্তি পাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কুওয়াত অর্জন করতে বলেছেন আল্লাহ রাব্বুল ব্যাখ্যা দিয়েছেন আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। হাদিসটা দেখবেন সহিহ মুসলিমের 5055 নম্বর হাদিস, তিরমিজির 3083 নম্বর হাদিস, আবু দাউদের 2516 নম্বর হাদিস, আহমাদের 17,432 নম্বর হাদিস, মেশকাতে আছে 3861 নম্বর হাদিস। এরপর আল্লাহ তাআলা সূরা তওবার 46 নম্বরে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা, ওরা যদি ঠিকই আল্লাহর রাস্তায় বের হতে চাইতো তাহলে অবশ্যই তারা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত। কে বলেছেন? প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। তাওয়াক্কুল করবো আমরা, একজন লোক বিয়েই করে নাই, হুজুর দোয়া করেন যেন সন্তান হয়, হুজুর দোয়া করে দিলেন, কয়েকদিন পর আসতে সন্তান তো হইল না, ব্যাপারটা বিয়ে করছো, বিয়ে তো করি নাই। এটা মনে রাখতে হবে, প্রস্তুতি নিয়ে মাঠে নাম, প্রস্তুতি নিয়ে তার ভরসা করবো। কার উপরে? সাহাবীরা জিজ্ঞেস করেছেন, উট ছেড়ে দিয়ে ভরসা করব না উট বেঁধে ভরসা করব? বলছে না, উট ভালো করে বান্ধ, খুঁটি মজবুত দাও, রশি মজবুত দাও, তারপর ভরসা কর কার উপরে? আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের শক্তি আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিয়ে তারপরে কি করবো আমরা? আল্লাহ ভরসা করব। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরার 102 নম্বরে বলছেন ওয়ালিয়া খুযু হিজরাহুম, তারা যেন অস্ত্র ব্যবহার করে, ও আসলিহা তাহুম, আসলিহা মানে অস্ত্র, কোরআন খুলো পরিষ্কার লেখা আছে ও আসলিহা তাহুম, যেন অস্ত্র তারা সাথে নেয়। এরপর আল্লাহ বলছেন ওয়াদাল্লাযীনা কাফারু, কাফেররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম আমতিআতিকুম, তোমরা যেন তোমাদের অস্ত্রশস্ত্র থেকে তোমরা গাফিল হয়ে থাকো, ওরা অস্ত্র রাখলে অসুবিধা হয় না। আজকে দেখো ওদের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মাঠে মহড়া দেয়, কোন দোষ হয় না। আর যদি মাদ্রাসায় কোরবানির ছুরি পায় তাহলে কি হয়ে যায়? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এই চরিত্রগুলো। কোরআন পড়ুন, সূরা নিসা চার নম্বর সূরার 102 নম্বর আল্লাহ বলছেন ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়াসলিহাতাহুম, খবরদার অবশ্যই যেন তারা তাদের বাঁচার যন্ত্র এবং অস্ত্র হাতে তুলে নেয়। ওয়াদাল্লাযীনা কাফারু, কাফেররা চাইবে ওয়াল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম আমতিআতিকুম, যেন তোমরা তোমাদের অস্ত্র থেকে গাফেল হয়ে যাও, অস্ত্র না থাকে, প্রশিক্ষণ না থাকে, তোমাদের হাতে কোন অস্ত্র না থাকে। আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তাহলে তোমাদের উপরে একবারে হামলা করে তোমাদের শেষ করে দিতে পারবে। কোরআনের সূরা নিসার 102 নম্বর আয়াত, এটাই হচ্ছে বর্তমানে। আপনি দেখেন আবার সেই আরকানে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে। আমি বলতে চাই, এই মুসলিমদের যদি প্রশিক্ষণ থাকত, মুসলিমরা যদি সাহাবায়ে কেরামদের মতো অস্ত্র নিয়ে জিহাদ প্রশিক্ষণ দিত, তাহলে কি তাদেরকে এরকম পাইকারি মারা সম্ভব ছিল? আমরা এখন কি করতে পারবো? আমরা গেলেও তো একে আমাদের অস্ত্র নেই, প্রশিক্ষণ নেই, আমরা গিয়ে সেখানে কি করব? এখন দেখে দেখে কান্নাকাটি করা ছাড়া আর দোয়া করার উপায় আছে কিছু? এই জন্য মনে রাখতে হবে, খালি এই দোয়া করলে চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার 71 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ, ও মুমিনরা তোমাদের বাঁচার জন্য অস্ত্র গ্রহণ করো, এরপরে তোমরা ঐক্যবদ্ধভাবে অথবা আলাদা আলাদাভাবে যুদ্ধে ময়দানে ছড়িয়ে পড়ো। আমরা এখানে আর একটা সূত্র পেয়েছি, ইনশাআল্লাহ আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান নিতে হবে। এই জমিনে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন, একদিকে গণবিপ্লব সৃষ্টি করা, জনগণের মধ্যে জেহাদি চেতনা ছড়িয়ে দেওয়া, দিন কায়েমের উদ্বুদ্ধ করা, এটা আপনারা করবেন। আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আনসার তৈরি করা, মুহাজির তৈরি করা, অস্ত্র ক্রয়ের জন্য পয়সা জমা করা, অস্ত্র প্রশিক্ষণ নেওয়া। এরপরে মনে রাখতে হবে, এরপরে মাঝে মাঝে আবার একেবারে বন্ধ করলেও চলবে না, যখনই যে নাস্তিক উৎপাত শুরু করবে তাদেরকে দুই চারজন করে গ্রুপ করে করে এদেরকে যেখানে পাবে মেরে ফেলতে হবে। সোজা ফতোয়া, এই ফতোয়ার মধ্যে কোন অস্পষ্টতা নাই, এই ফতোয়ার মধ্যে কোন গোপনীয়তা নাই। আল্লাহর নবীর সাহাবীরা তাই করেছেন, যখনই যে কোনো জায়গায় কোন নাস্তিক গজাবে, মোরতাদ গজাবে, নবীকে গালিগালাজ করবে, কোরআনের আয়াত নিয়ে বিচ্ছিন্ন কোন তামিল করবে, কবিতা রচনা করবে, গান বানাবে, ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, ওদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, ও আমার মুসলিম জাতি, এজন্য কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন নাই, এজন্য কোন দলের প্রয়োজন নাই, দুইজন তিনজন করে করে বিচ্ছিন্ন ভাবে যেখানে করে সেখান থেকে একসঙ্গে চলে যাও, যেন কুফফাররা কোনো দল খুঁজে না পায়, যেন কুফফাররা কোনো লিঙ্ক খুঁজে না পায়, যে যেখানে আছে ওখান থেকে দুইজন তিনজন করে কতল করতে শুরু করবে ইনশাআল্লাহ। আমি জানি না আমার এই ফতোয়ার পরে আর কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন হবে কিনা। এর উপরে কোরআন দলিল আছে, হাদিসের দলিল আছে, এবং এর উপরে কিতাব লেখা হয়েছে, উন্মুক্ত তরবারি। বইয়ের নাম কি? এই উন্মুক্ত তরবারি ভালো করে পড়বেন নিজেরা এবং ব্যাপকভাবে প্রচার করবেন, প্রয়োজনে আপনারা ছাপিয়ে আরো বিলি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিভাবে দিন কায়েমের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।